আগে জানলে তোর ভাঙানো গায়ে সইতাম না, ও আমার দরদি আগে জানলে, ও আগে জানলে তোর ভাঙানো গায়ে সইতাম না, ও তোর ভাঙানো গায়ে সইতাম না রে, সইতাম না রে, দূরের পাড়ি ধরতাম না, এগো নব লাগবা নিজের বেশার, নব লাগবা নিজের বেশার, এই না বোঝাই বইতাম না রে, ও আমার দরদি আগে জানলে, ওই আগে জানলে তোর ভাঙানো গায়ে সইতাম না, ছিল সোনার দ্বারার পবনের বৈঠা, ও নদী রে, নদী রে, ও নদী রে, ছিল সোনার দ্বারার পবনের বৈঠা, ময়ূর পঙ্খী নাওখানা আর চন্দ্র সূরজ গলই ভরি, চন্দ্র সূরজ গলই ভরি, ফুল ছড়াই তো জোছনারে, ও আমার দরদি আগে জানলে, ওই আগে জানলে তোর ভাঙানো গায়ে সইতাম না, সও সও সন সন দরিয়াতে তুলে ঢেউ, এই তুফানেতে গাং পাড়ি দিও না, ছল ছল করে জল টল মল, ওরে মাঝি তুই আজ বিমনা, ও তোর সামনে নাচে বিজলি লইয়া, আর মাঝ দোহরি আয় না ডুবিল, মাঝ দোহরি আয় না ডুবিল, উপায় কি তা বহল না রে, ও আমার দরদি আগে জানলে, ওই আগে জানলে তোর ভাঙানো গায়ে সইতাম না, আমার দরদি আগে জানলে, ও আগে জানলে তোর ভাঙানো গায়ে সইতাম না।